আমাকে আমার হিসাবের সম্মুখীন হইতে হইবে সুতরাং সে যাপন করিবে সন্তোষজনক জীবন সুচ্চ জান্নাতে যার ফল রাশি অবনমিত থাকিবে নাগালের মধ্যে كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ তাহাদেরকে বলা হইবে পানাহার করো তৃপ্তির সঙ্গে তোমরা অতীত দিনে যাহা করিয়াছিলে তাহার বিনিময় وَأَمَّا مَنْ أُوْتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوْتَ كِتَابِيَهُ كِنْتُ جَهَرْ عَمَلْ نَمَا تَهَرْ بَامُسْتَ دَاوَهِ بِي شَيْ بُلِي بِي هَاي أَمَا كَجِدِ دَوَائِ نَا هُوِي تُو عَمَرْ عَمَلْ نَمَا وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهُ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَهُ হায় আমার মৃত্যুই যদি আমার শেষ হইত আমার ধন সম্পদ আমার কোনো কাজেই আসিল না আমার ক্ষমতাও বিনষ্ট হইয়াছে ফেরেশতাদেরকে বলা হইবে ধরো উহাকে উহার গলদেশে বেড়ি পরাইয়া দাও الجحيم صلوه অতঃপর উহাকে নিক্ষেপ করো জাহান্নামে ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه পুনরায় তাকে শৃঙ্খলিত করো 70 হস্ত দীর্ঘ এক শৃঙ্খলে إنه كان لا يؤمن بالله العظيم شتو مهان اللار پتی بششی چلو نا ولا يحب على طعام المسكين ابن اباب گرست کے انو دانے اتشایت کریتو نا فليس له اليوم هاهنا حمیم اتویب এই দিন সেখানে তাহার কোনো শরীর থাকিবে না ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন এবং কোনো খাদ্য থাকিবে না ক্ষত নিঃসৃত পূজ ব্যতীত লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন যাহা অপরাধী ব্যতীত কেহ খাইবে না فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ আমি কসম করিতেছি উহার যাহা তোমরা দেখিতে পাও وَمَا لَا تُبْصِرُونَ এবং যাহা তোমরা দেখিতে পাও না إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বহনকৃত বার্তা وما هو بقول شاعر قليلا ما تؤمنون يا كونو كبير رچنا نوي تمرا অল্পই বিশ্বাস করো ولا بقول كاهن قليلا ما تذكرون يا كونو গণকের কথাও নয় তোমরা অল্পই অনুধাবন করো تنزيل من رب العالمين يا جگت সময়ের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ ولو تقول علينا بعض الاقاويل সে যদি আমার নামে কোনো কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত لأخذنا منه باليمين আমি অবশ্যই তার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম ثم لقطعنا منه الوتين এবং কাটিয়া দিতাম তার জীবন ধমনি فما منكم من احد عنه حاجزين অতঃপর তোমাদের মধ্যে এমন কেউই নাই যে তাকে রক্ষা করিতে পারে وإنه لتذكرة للمتقين এই কুরআন